أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي بارون دايلو اللار نامي والمرسلات عرفا شابوت كلان شروب بريتو بايو فالعاصفات عصفا آر پرلوين كاري جھوٹي كار والناشرات نشرا شابوت شنچلون كاري بايو فالفارقات فرقا آر مغو پونجو بچنو كاري بايو فالملقيات ذكرا এবং শপথ তাহাদের যাহারা মানুষের অন্তরে পৌঁছাইয়া দেয় উপদেশ ওজর আপত্তি রহিত করণ ও সতর্ক করার জন্য নিশ্চয়ই তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহা অবিসম্ভাবী যখন নক্ষত্র রাজের আলো নির্বাপিত হইবে যখন আকাশ বিদীর্ণ হইবে وإذا الجبال نسفت এবং যখন পর্বতমালা উন্মূলিত ও বিক্ষিপ্ত হইবে وإذا الرسل أقتت এবং রাসূলগণকে নিরূপিত সময়ে উপস্থিত করা হইবে لأي يوم أجلت এই সমুদয় স্থগিত রাখা হইয়াছে কোন দিবসের জন্য ليوم الفصل বিচার দিবসের জন্য وما أدراك ما يوم الفصل বিচার দিবস সম্বন্ধে তুমি কি জানো ويل يومئذ للمكذبين شيدين دربوك أشكر كاريدر جنو ألم نهلك الأولين آمي كي پورب برتي در كي دهنشو كوري نائن ثم نتبعهم الآخرين أتو پر آمي پورب برتي در كي وها در انوغامي كوري بو كذلك نفعل بالمجرمين أپر آده در پتي آمي ايروپي كوريا تاكي ويل يومئذ للمكذبين সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি হইতে সৃষ্টি করি নাই অতঃপর আমি উহা রাখিয়াছি নিরাপদ আধারে এক নির্দিষ্ট কাল পর্যন্ত অতঃপর আমি ইহাকে গঠন করিয়াছি পরিমিত ভাবে আমি কত নিপুণ স্রষ্টা সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য আমি কি ভূমিকে সৃষ্টি করি নাই ধারণকারী রূপে জীবিত ও মৃতের জন্য আমি উহাতে স্থাপন করিয়াছি সুদূরে উচ্চ পর্বতমালা এবং তোমাদেরকে দিয়াছি সুপেয় পানি সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য তোমরা যাহাকে অস্বীকার করিতে চলো তাহারই দিকে চলো তিন শাখা বিশিষ্ট ছায়ার দিকে لا ظليل ولا يغني من اللهب যে ছায়া শীতল নয় এবং যাহা রক্ষা করে না অগ্নিশিখা হইতে انها ترمي بشرر كالقصر ইয়া উৎক্ষেপ করিবে বৃহৎ স্ফুলিঙ্গ অট্টালিকা তুল্য كأنه جمالة صفر ওয়া পীত বর্ণ উষ্ট্র শ্রেণী সদৃশ ويل يومئذ للمكذبين সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য ইয়া এমন একদিন যেদিন কাহারও বাকস্ফূর্তি হইবে না এবং তাহাদেরকে অনুমতি দেওয়া হইবে না ওজর পেশ করার সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য هذا يوم الفصل جمعناكم والأولين ইহাই ফয়সালার দিন আমি একত্র করিয়াছি তোমাদেরকে এবং পূর্ববর্তীদেরকে فإن كان لكم كيد فكيدون তোমাদের কোন কৌশল থাকিলে তাহা প্রয়োগ করো আমার বিরুদ্ধে ويل يومئذ للمكذبين সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য إن المتقين في ظلال وعيون অবশ্যই মুত্তাকীরা থাকিবে ছায়ায় ও প্রস্রবণ বহুল স্থানে وفواكه مما يشتهون তাহাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ তোমাদের কর্মের পুরস্কার স্বরূপ তোমরা তৃপ্তির সঙ্গে পানাহার করো। إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ এইভাবে আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি। وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য। كُلُوا وَتَمَتَّعُوا قَلِيلًا إِنَّكُمْ مُجْرِمُونَ তোমরা আহার করো এবং ভোগ করিয়া লও অল্প কিছুদিন, তোমরা তো অপরাধী। وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য। وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ যখন উহাদেরকে বলা হয় আল্লাহর প্রতি নত হও, উহারা নত হয় না। وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য। فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ সুতরাং উহারা কুরআনের পরিবর্তে আর কোন কথায় বিশ্বাস স্থাপন করিবে?